الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هذه اللذات. আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মৃত্যু। মৃত্যু বা মৌতকে কেউ অস্বীকার করে না। যারা মুসলিম তারাও মানেন, যারা বাতিল ধর্ম মানে তারাও মানে, আর যারা ধর্ম ও কর্ম বলতে কিছুই মানে না তারাও মানে। মৌতকে কেউ অস্বীকার করতে পারে না। যারা আল্লাহকে মানে না, নাউযু বিল্লাহ, ওরা কারা? নাস্তিক। ওরাও মৌতকে অস্বীকার করে না। কিন্তু তাদের জীবন আর আমাদের জীবনে পার্থক্য রয়েছে। আমরা যে জীবন যাপন করছি, আমাদের বিশ্বাস রয়েছে আল্লাহ আছেন, আছে কিনা বিশ্বাস? আমরা মৃত্যুবরণ করব, মারা যাওয়ার পরে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের কৃতকর্মের ফল দান করবেন, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এর সাথে সাথে আমাদের আশা রব্বুল আলামিন আমাদের খাতাকুচুরি মাফ করে দিবেন, বলুন ইনশাআল্লাহ, আর আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে নাজাত দিবেন, আমাদের আশা রয়েছে এটা। আর ওইসব নাস্তিক যারা আল্লাহকে মানে না, দুনিয়া তো তাদের কোন মূল নেই, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত, সবসময় চিন্তা আর দুশ্চিন্তা, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আর যারা মুসলমান সব জায়গায় তাদের শান্তি, বলি আলহামদুলিল্লাহ। তাই আমরা যেহেতু মুমিন, রব্বুল আলামিন বিশেষ করে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, হে ওইসব লোকজন যারা ইমান এনেছ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর মরবে না, তবে ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান অবস্থায়, সবসময় ইসলামের অবস্থায় থাকো, আর এই অবস্থায় যেন তোমাদের মৃত্যু আসে। যেহেতু আমরা কেউ মৃত্যুকে অস্বীকার করি না, বুঝি, তাই আল্লাহ বলছেন যেভাবে তোমরা মৃত্যুকে বিশ্বাস করো ওইভাবে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকো। যদি আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি তাহলে কি আল্লাহ নাফরমানি করব? এজন্য এই আয়াতের ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, أن يطاع فلا يعصى وأن يذكر فلا ينسى وأن يشكر فلا يكفر অর্থাৎ আল্লাহর কথা মানা হবে, তার নাফরমানি করা হবে না, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভুলবে না, আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবে, আল্লাহর প্রতি নাশুকুর হবে না। এই হচ্ছে তার অর্থ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আর সবসময় যদি আমরা আল্লাহর আনুগত্য করে চলি, আল্লাহকে স্মরণ করে চলি, আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি, এমনি মুহূর্তে যদি আমাদের মৌত আসে তাহলে এটা হচ্ছে শুভ মৃত্যু। আল্লাহর হুকুম পালন করো অবস্থায় আপনি মারা গেছেন, সেজদারত অবস্থায় আপনি মারা গেছেন, মসজিদে যাচ্ছেন এই মুহূর্তে মারা গেছেন, সলাৎ পড়েন, সলাৎ পড়ে এসেছেন, আরেক সলাতের অপেক্ষায় আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, হালাল কামাই করছেন, কিন্তু অন্য সলাতের অপেক্ষায় আছেন, এমনি মুহূর্তে যদি আপনার মৃত্যু এসে যায় এই মৃত্যু হচ্ছে শুভ মৃত্যু। কথা বুঝে এসছে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত দল লোককে বা সাত গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার নিজ আরশের ছায়াতলে বা বিশেষ ছাউনির নিচে আশ্রয় দিবেন। এদের মধ্যে থেকে একদল বা এক গুণে গুণান্বিত ব্যক্তি ওরা যারা সলাৎ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসে কিন্তু তাদের মন ঝুলন্ত থাকে মসজিদের সাথে। সুবহানাল্লাহ, বলেননি যে শরীর ঝুলন্ত থাকে, বলেছেন কি মন ঝুলন্ত থাকে। সলাৎ পড়ে আসে, ব্যবসা বাণিজ্য করছে, কামাই করছে, কৃষি কাজ করছে, জঙ্গলে কাজ করছে, কাঠ কাটছে ইত্যাদি, কিন্তু মন কোথায়? মসজিদে। আরেকটা, আরে ভাই নামাজ পড়লে পড়বো আর কি, সবসময় পড়তে হয় না, চল্লিশ ওভার হইলে নামাজ পড়ে আর কি। কেউ বলেন না না এখনো চল্লিশ তেমন কিছু নেই, এখনো মজবুত। হ্যাঁ, ষাট ওভার হলে নামাজ পড়বো। বলেন নাউযু বিল্লাহ, আপনার মৌত কোন সময় আছে জানেন? ফালা তামুতুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসেন সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকেই মৌতের স্বাদ আস্বাদন করতে হবে, প্রতি প্রাণীকে। আমরা অস্বীকার করব না, কেউ অস্বীকার করে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরে কি? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, তোমাদেরকে তোমাদের বদলার প্রতিদান দেয়া হবে তো কিয়ামতের দিন, এর পূর্বে তোমরা আসল প্রতিদান পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন যে কাজ করব, ঈমান যে এনেছি, নেক আমল করেছি, এই সেন্টারে যে এসেছি বা আসছি দর্শনার জন্য, দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, তফসিরের মাহফিলে আসছি, হাদিসের মাহফিলে আসছি, দিন শিখবো, আকিদা শিখবো, আল্লাহর নাফরমানিতে কিরকম বাঁচতে পারি তার তরিকা পদ্ধতিগুলো শিখবো, নিয়মতান্ত্রিক কিরকম চলতে পারি আল্লাহর বিধিবিধান মেনে, এই সব কিছু শিখবো। এগুলো এই যে মানুষে আমরা আসলাম, এটা কি ইবাদা? এটা কি হোক, এইসব ইবাদতের, এই সব কাজের প্রতিফল দুনিয়া না, দুনিয়াতে আল্লাহ দেয়, কিন্তু আসল প্রতিফল কোথায় পাব? আপনাকে আল্লাহ দুনিয়াও দিবে, কিন্তু আখেরাতের তুলনায় দুনিয়ার কোনো মান নাই, কোনো মান নাই। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাযিনু ইনদাল্লাহি জানাহ বাউদাতিন মা সাকা মিনহা কাফিরান শারবাতা মা, যদি যদি দুনিয়ার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার ডানা পরিমাণ হতো, তাহলে এই দুনিয়াতে কোন কাফিরকে আল্লাহ পাক এক কুলি পানি পান করতে দিতেন না। কথা বুঝছেন? দুনিয়ার কোন মান নেই, কিন্তু আমরা তো সবসময় ইয়া দুনিয়া ইয়া দুনিয়া, কিন্তু যত দুনিয়া করি দুনিয়া কিন্তু তত পালায়। আর আপনি যদি বলেন ইয়া আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও আখরাতে কল্যাণ দাও, তখন দেখবেন আল্লাহ পাক আপনাকে আখরাত তো দিচ্ছেই, এর সাথে সাথে অটোমেটিকলি দুনিয়াও চলে আসছে। আসছে কিনা? শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া আসছে না, দুনিয়া পাচ্ছি না, পেলেও বলে হবে না, হয়নি, পেট ভরে না, পেলেও পেট ভরে না। আর যারা আখরাত চায়, যাই পেয়েছে তাতেই রয়েছে সন্তুষ্টি, আলহামদুলিল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সফল হয়ে গেল যে ইসলাম কবুল করল আর তাকে জীবন ধারণের কত জীবন যাপন করার মতো কোন রকম রিজেক্ট তাকে দেয়া হল, অর্থাৎ অন্যের কাছে সে হাত পাতায় না, শুধু একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হয়ে জীবন যাপন করছে। ওয়াকান্নাহুল্লাহ বিমা আতা, আর আল্লাহ তাকে যা দিয়েছেন এতে সে সন্তুষ্ট হয়েছে। এটা হলো বড় নিয়ামত, আল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে এতে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যত কামাই করবেন পেট ভরবে? তাই আখরাত হচ্ছে আসন আমাদের, কিন্তু দুনিয়া ছাড়বো না। আমি তো বলিনি দুনিয়া ছাড়তে, দুনিয়াকে সাথে নিয়ে চলতে হবে, ওদের মতো হলে হবে না। যারা বলে জীবনের জন্য বের হয়ে যাও, পরিবার পরিজন কোন অবস্থায় আছে তা দেখে না, আছে কিনা এরকম প্রতিষ্ঠান, বলে যে খালি অসুবিধা নাই বের হয়ে যাও, কিন্তু দেখবেন এইসব লোকজন বেশি করে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে, আল্লাহর সৃষ্টির কাছে হাত পাতায় বেশি। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, দুনিয়া কামাই করবেন কিন্তু নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা যেসব ইবাদত করব, যে বিধান প্রেরণ পালন করে চলব আল্লাহর, তার আসল প্রতিফল পাব আখেরাতে। তাই আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেককেই, প্রতি প্রাণীকেই, প্রতি মানুষকেই, প্রতি জিনকেই মৌতের স্বাদ আস্বাদন করতে হবে। তোমাদেরকে তোমাদের পুরো পুরো বদলা দেয়া হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এবারে ওখানে গেলে কি হবে? আল্লাহ বলছে, ফামান যুহজিহানিন নার, ওখানে যদি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয় আর তোমাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলেন, ওখানে গিয়ে যদি আমরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাই, জান্নাত লাভ করতে পারি, রব্বুল আলামিন বলেন যার এরকম হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, জান্নাত পেয়ে গেছে, ফাকাদ ফাজ, সে ওখানে কিন্তু সফল হয়ে গেল, দুনিয়াও তার সফলতা, দুনিয়াতেও সফলতা লাভ করেছে, আখেরাতেও সফলতা লাভ করেছে, আর আসল সাফল্য হচ্ছে জান্নাত লাভ করা, ফাকাদ ফাজ। তাই আপনি দুনিয়াতে শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া, আল্লাহর হুকুম পালন করেন না, আল্লাহর বিধান পালন করেন না, আর শুধু দুনিয়াই পেয়েছেন, তাহলে যাবেন কোথায়? এই জন্য আখেরাতের চিন্তা করা দরকার। فَمَن زُحْزِحَ النَّارُ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। এই যে পার্থিব জীবন, এটা হচ্ছে ধোঁকা মাত্র। কতদিনের জিন্দেগি? বলবে এক বছর, আরেক বছর কামাই করি, হারাম কামাইছা, আরেক বছর কামাই করি, পরে তওবা করে নেব, নাউজুবিল্লাহ, হারাম কামাই করছে বলছে এক বছর কামাই করি, এখনো পেট ভরেনি, এক বছর যাওয়ার পর আরেক বছর বলছে আরেকটু চান্স দেখে নেই, আরেকটু চান্স দেখার পর আরেকটু চান্স দেখে নেই, এরকম করে করে মৃত্যু চলে এসছে। আপনি কি জানেন মৃত্যু কোন সময় আসবে? আল্লাহ আকবার, মৃত্যুর সংবাদ কেউ জানে না। তাই রব্বুল আলামিন বলেছেন, সূরা লোকমানের 34 নম্বর আয়াত শেষ আয়াত, ইন্না আল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ছ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কেউ জানে না কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে। এই গত সপ্তাহে জামে ইবনে উসাইমিনে একটি গোটা একটি পরিবারের সালাতুল জানাজা পড়া হলো, গোটা একটা পরিবার। আমাকে এক ভাই বললেন, আমি জিজ্ঞেস করলাম এটা কি, তিনি বললেন এই লোকটি মিশর থেকে এসেছে, সে তার স্ত্রী আর তার দুই মেয়ে ছুটিতে গেছে, ভ্যাকেশন, ওখান থেকে এসেছে, গাড়ি তার ওখানেই ছিল সম্ভবত, আল্লাহুল মুস্তাআন, এয়ারপোর্টে নেমেছে, এয়ারপোর্ট থেকে বের হয়েছে, এয়ারপোর্টের পরেই যে দৌয়ার আছে গোলচক্কর, ওখানে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট আর একসাথে চারজনই মারা গেছে। সুবহানাল্লাহ, দেখলেন, কেউ জানে না কোন জায়গায় তুমি মরবে, তুমি জানো না তোমার কোথায় মৃত্যু আসবে। সে গেছে মিশর, মিশরে কিন্তু মরেনি, ওনায় এসেও মরেনি, ওই কায়রোতেও মরেনি, ওই আলগাসিম এয়ারপোর্টেও মরেনি, ওখান থেকে বের হয়েছে, ওই দৌয়ারে এসেছে, চক্কর দিয়েছে, ওখানে দৌয়ারটা পার হওয়ার চেষ্টা করছে, এমনি মুহূর্তে রব্বুল আলামিন মালাকুল মউতকে বলে দিয়েছেন ওদের সকলের তুমি জান কবজ করে নাও। সুবহানাল্লাহ, তাহলে কার মউত কোন সময় আসবে কেউ জানে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا أراد الله قبض عن قبض عبد بأرض جعل له فيها حاجة الله যদি কোন বান্দাকে কোন জায়গায় তার জান কবজ করার ইচ্ছা করেন তাহলে ওই জায়গায় যাওয়ার জন্য তার সামনে প্রয়োজন পেশ করে দেন, তার নিজের প্রয়োজন, ওখানে যাব। আপনি যদি বলবেন আমার আলহামদুলিল্লাহ কোন রকম সৌদিতে গেলেই হলো, তাই না, কোন রকম লন্ডন গেলেই হলো, কোন রকম আমেরিকায় চলে গেলেই হলো, কামাই করব, অস্ট্রেলিয়া গেলেই হবে, কিন্তু আপনি জানেন না আপনার মৌত কোন সময় আসবে, কোন জায়গায় আসবে আপনি জানেন না। এই দৃশ্যটা সেদিন আমাকে দেখে খুব আঘাত লেগেছে। একসাথে গোটা পরিবার, দুইটা মেয়ে, হ্যাঁ, স্বামী স্ত্রী, বাড়িতে গেছে সবার সাথে সাক্ষাৎ করে ফিরে এসেছে, রব্বুল আলামিন ওই মিশর তাদের মৌত রাখেননি, মৌত রেখেছেন এই আলগাসিমে, আলগাসিম আবার ওই দৌয়ারে। সুবহানাল্লাহ, এই হচ্ছে ইযা আরাদাল্লাহু কবযা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজা, কোন জায়গায় তোমার মৌত তুমি জানো না, ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ সবই জানে আমরা কিছুই জানি না। তাই যেহেতু আমাদের মৌত আসবে, কেউ অবিশ্বাস করে না, তাই এই মৌতের জন্য তৈরি থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন, বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযাত, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী যে মৌত, সে মৌতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আজ তো জুম্মার দিন গেল, শুরু থেকে এখন পর্যন্ত জুম্মার সালাত পড়ে আসলাম, এই মুহূর্তে হয়তো আমাদের মৌতের স্মরণ হয়েছে, ঠিক না, এর পূর্বে কয়জনের মৃত্যুর স্মরণ হয়েছে। প্রত্যেক দিনই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক বেশি বেশি করে মৌতকে স্মরণ করার কথা, প্রতিদিন শুধু এই দরসে আসলাম আর শুনবো এরকম না, হাটে ঘাটে মাঠে সব সময় মৌতের স্মরণ থাকবে। যদি এরকম মৌতের স্মরণ হয় তাহলে আমি আল্লাহর নাফরমানি করব না, কি বলেন? তাই মৃত্যুকে স্মরণ করা উচিত কিনা? আমরা করব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। যদি আমাদের সামনে মৃত্যু থাকে তাহলে আমরা নামাজ বাদ দিব না? বাদ দিবেন? যদি আমাদের সামনে মৃত্যু থাকে তাহলে আমরা আল্লাহর নাফরমানি করব না? যদি আমাদের সামনে মৃত্যু থাকে তাহলে আমরা তাস খেলব না? যদি আমাদের সামনে মৃত্যু থাকে তাহলে আমরা জুয়া খেলব না? যদি আমাদের সামনে মৃত্যু থাকে তাহলে আমি সিগারেট খাব না? যদি আমাদের সামনে মৃত্যু থাকে তাহলে আমি দাড়ি কাটব না? যদি আমাদের সামনে মৃত্যু থাকে তাহলে আমি জামাতের সাথে সালাত পরিত্যাগ করব না? যদি আমাদের সামনে মৃত্যু থাকে তাহলে আমি আমার মা বাবার সাথে অসৎ কাজ করব না, অসৎ ব্যবহার করব না? যদি আমার সামনে মৃত্যু থাকে তাহলে আমি আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করব না? যদি আমার সামনে মৃত্যু থাকে তাহলে আমি আল্লাহর কোন সৃষ্টির সামনে খারাপ ব্যবহার করতে পারি না? সত্য না মিথ্যা? তাহলে এজন্যই রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে যেভাবে ভয় করার উচিত সেভাবে তোমরা ভয় করো, আর ইমানের অবস্থায় থাকো, ইসলামের অবস্থায় থাকো, এই অবস্থায় যেন তোমাদের মৃত্যু আসে। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের অবস্থায় রাখো। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু অবস্থায়, মুসলমান অবস্থায়, মুমিন অবস্থায় মৃত্যু দান করো। আল্লাহ তুমি কবুল করো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটি আমি এই জায়গায় অল্প সময়ের ভিতরে কতবার পাঠ করলাম। আচ্ছা, আপনারা এতবার শুনেছেন, খারাপ লাগছে না ভালোই লাগছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখছো আল্লাহর কালাম কাকে বলা হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করার পর বললেন, ওয়ালাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুমি কাতারাত ফি দারিদ দুনিয়া لأفسدت على أهل الدنيا معايشهم فكيف بمن ليس له طعام إلا من الزقوم. نعوذ بالله. এই রিওয়ায়েত ইমাম তিরমিজি উল্লেখ করে বলেছেন, هذا حديث حسن صحيح. বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি যাক্কুম দরকের দরখত বা যাক্কুম গাছের একটা কাতরা, এক ফুটা পানি যদি ওই যাক্কুম গাছ থেকে পড়ে পৃথিবীতে, তাহলে এই দুনিয়াবাসী, দুনিয়াতে যারা রয়েছে, তাদের চলাচল, তাদের খাবার দাবার যা আছে সবই নষ্ট করে দেবে। আমার নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই যাক্কুম গাছের এক ফুটা পানির বিষক্রিয়া যদি এরকম হয়, তাহলে যেসব লোকের খাবার এই যাক্কুম ছাড়া আর কিছু হবে না, তাহলে ওদের অবস্থাটা কি হবে? সুবহানাল্লাহ। বুঝা উচিত কিনা? لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين إنا لله وإنا إليه راجعون. জাহান্নামীরা ওই যাক্কুম ফল খাবে, আর এই ফল খেয়ে তাদের পেট ভরবে। ফাশারিবুন আলাইহি মিনাল হামিম, আর এর সাথে সাথে ফুটন্ত গরম পানি তারা পান করবে। কার মতো বলছেন? যেভাবে উট পানি খায়, কোন দিকে তাকায় না, ওই রকম করে খাবে পিপাসা নিবারণের জন্য। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বা আল্লাহ বলছেন এইটাই হচ্ছে তাদের আতিথ্যকাল কিয়ামতের দিন। যারা আল্লাহর নাফরমান, যারা নামাজ পড়ত না, যারা কবিরা গুনাহ করত, যারা শিরিক করত, যারা বিদাত করত, যারা আল্লাহর নাফরমানি করত, তাদের শাস্তি হচ্ছে জাহান্নামে। এরকম কি খাবে ওরা? যাক্কুম ফল। বলি না আউযুবিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত কিনা? কয়দিন কাঁদলেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে নাজাত দাও। কয়দিন বললেন, আল্লাহ তো আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত চাওয়ার জন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। কি বলবো আমরা, ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما والله তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, ওই জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। اصرف عنا عذاب جهنم আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে। অন্যত্র আল ইমরানের শেষে سبحانك ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار والله এইসব সৃষ্টি সাত আকাশ সাত জমিন গ্রহ নক্ষত্র যা আছে সব তুমি অনর্থক সৃষ্টি করনি, অতএব হে রব তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, ও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও। দোয়া করেছেন, কয়দিন করলেন, নমাজ পড়ি বা সমান পড়ি, নমাজে যাই আল্লাহর খৌফ আছে কিনা তা তো দেখা উচিত, খুশু খুশু আছে কিনা, শুধু নমাজ পড়ি, আল্লাহ একবার বলি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে চলে এলাম, মনটা কি সলাতে ছিল একটু ভালো করে বুঝা দরকার আমাদেরকে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। এজন্য অন্য রেওয়ায়েত এসছে, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত রেওয়ায়েত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউহযাহা আনিন নার, আমল করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ, মান আহাব্বা আন ইউযাহযাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ ফালতুদরিকহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ويأتي إلى الناس ما يحب أن يؤتى إليه رواه الإمام أحمد বলছেন যদি কোন ব্যক্তি চায় আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে নাজাত দেয় আর তাকে যেন আল্লাহ পাক জান্নাত দান করে, যদি কেউ এরকম চায় তাহলে তার মনে এমন অবস্থায় আসে যখন সে ঈমান রাখে আল্লাহর জাতের উপর আখিরাতের দিনের উপর। কথা বুঝতে পারছেন, যদি আপনি চান জাহান্নাম থেকে নাজাত পেতে, যদি আপনি চান কবর আযাব থেকে নাজাত পেতে, যদি আপনি চান জান্নাতুল ফিরদাউস লাভ করতে, তাহলে আপনাকে সব সময় ঈমানের অবস্থায় থাকতে হবে, ঈমান রাখতে হবে আল্লাহর জাতের উপর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ, আমার ঈমান আছে আল্লাহর জাতির উপর, আমার ঈমান আছে আল্লাহর ফেরেশতাদের উপর, আমার ঈমান আছে আখিরাতের দিনের উপর, আমার ঈমান আছে আল্লাহর কিতাবসমূহের উপর, আমার ঈমান আছে আল্লাহর রাসূলদের উপর, আমার ঈমান আছে ভালো মন্দ তকদিরের উপর, আমি সত্যিকারের মুমিন অবস্থায় আছি, আল্লাহর সাথে আমি কাউকে শরীক করি না, আমি কবর পূজা করি না, আমি গুর পূজা করি না, আমি পীর পূজা করি না, আমি আল্লাহ ছাড়া অন্যের নামে নজর নিয়াজ পেশ করি না, যা কিছু করি যত ইবাদত করি সব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করি, দোয়াই হচ্ছে ইবাদা, আমি দোয়া আর কারো কাছে করি না একমাত্র আল্লাহর কাছে করি। যদি আপনার ঈমান মজবুত হয় আর এই অবস্থায় যদি আপনার ঈমান আপনার মৌত এসে যায়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে অবশ্য অবশ্যই রব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিবেন, আর কি দিবেন বলেন, জান্নাত দান করবেন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধান মেনে চলার তৌফিক দাও। আরেকটা কথায় এখানে বলেছেন, ওয়াইয়াতি ইলান নাসি মা ইউহিব্বু আন ইউতা ইলাইহি, আর মানুষের সাথে এমন আচরণ করবে যে আচরণ সে অন্যত থেকে চায়। আরেকজন আপনার সাথে কি আচরণ করবে, ভালো আচরণ, এটা আপনি ভালো না, আপনাকে এসে বললো মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র, আল্লাহ ইবারক ফিক, হ্যাঁ তো তুমি ওইরকম আরেকজনকে বলবে জাযাকাল্লাহ খায়র বারাকাল্লাহ ফিক, হ্যাঁ তুমি শুধু তোমারটাই তোমার ইজ্জত চাও আর ওকে ইজ্জত দিবে না, তো ও কিরকম ইজ্জত দিবে। তাই মানুষের মনে আঘাত না দেওয়াটাই উচিত, নিয়মতান্ত্রিক চলা উচিত, আদব কায়দার, হ্যাঁ আদব কায়দার খেয়াল করে চলা উচিত, বড়কে বড় হিসেবে মানা উচিত, ছোটকে ছোট হিসাবে মানা উচিত। তুমি যদি মনে করো তুমি ছোট, এবারে বড় যদি তোমাকে ছোট হিসাবে আদর করে তাহলে তোমাকে বোঝা উচিত তিনি বড় হিসাবে আমাকে এরকম বলেছেন, তাই না? কিন্তু তুমি কি এরকম বলবে? সে তোমাকে একটা অর্ডার দিল বড়, তুমি তাকে বড়কে আবার বলো আপনি আমার জন্য এই কাজটা করে দিন, কি বলেন আপনার? এটা আদবের উল্টা কিনা? আপনাকে বললো আপনার বড় বাপ বললেন এটা, অথবা উস্তাদ বললো, অথবা একজন বড়, আচ্ছা এটা এখন তুমি সুযোগ পেয়েছ তাকে বলে যে আপনি আমার এই কাজটা করে দিন, কিরকম হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে অনেক সময় ঢংটা মজা করেছেন, মজা করেননি, কিন্তু এরকম আমরা দেখিনি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেইন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম কি করে। যেমন একবার মার্কেটে গেলেন সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি, এক সাহাবীর এরকম, হ্যাঁ, তার চুকে ধরলেন, বললেন বলো তো আমি কে? সুবহানাল্লাহ, আল্লাহ নবী মজা করেছেন। কিন্তু এরকম কোন সাহাবি বা ওই সাহাবি যে আরেকদিন করেছেন এরকম তো প্রমাণ নেই। তবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেইন নিয়মতান্ত্রিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব কে রক্ষা করে মজাক করেছেন বলে প্রমাণ পাওয়া যায়, যেমন হাদিস দুলিয়াদাইন প্রসিদ্ধ, আল্লাহু আলাম। আমাদের মত কখন আসবে কেউ জানে না, তাই সবসময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। শুনেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قبل موته بثلاث هيدا هيدا আমি শুনেছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মৃত্যুর তিন দিন পূর্বে একথা বলতে। তাহলে নবী মারা গেছেন কিনা? যেহেতু সময় কম, এই জন্য আজকে নবীর মৃত্যু সম্পর্কে আলোচনা করবো না, আগামী দর্শক ইনশাআল্লাহ তাআলা সবাই আসবেন তো ইনশাআল্লাহ, যে আসবেন না মিস করবে, আর এই মজলিসের ফজিলত আপনি পাবেন না যদি আপনি না আসেন। হয়তো আপনি বলবেন আমি বই দেখব, হয়তো আপনি বলবেন আমি নেটে শুনবো, হয়তো আপনি বলবেন আমি অমুক অমুকের বক্তব্য শুনি, কিন্তু এই মজলিসে আসার ফলে আপনি যে মর্যাদা পাবেন রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই মর্যাদা তো আর ক্যাসেট শুনলে হবে না, সত্য না মিথ্যা বলো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের কিছু সংখ্যক পর্যটক ফেরেশতা রয়েছেন পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের কাজ হলো যে সব জায়গায় আল্লাহর জিকিরের মজলিস বসে ওরা ওইসব জায়গায় বসা, তারা ওখানেই বসবে। যখন কোন মজলিস এরকম বসে ফেরেশতাগণ এসে এইদেরকে যখন পেয়ে যান একজন আর একজনকে বলেন হালুম ইজলা হাজিতুকুম, তোমাদের যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনের দিকে তোমরা চলে এসো, আল্লাহর জিকিরের মজলিস এখানে হয়েছে, সুবহানাল্লাহ। এবারে একজন আর একজনকে ডাকেন, একজন আর একজনকে ডাকেন, ওইসব ফেরেশতাগণ এই মজলিসকে ঘেরাও করে বসেন, এরকম করে একজনের আরেকজনের উপর বসতে থাকেন, একদম আকাশ পর্যন্ত এই লাইন চলে যায়, সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার, বুঝতে পারছেন? আপনার ইজ্জত কতটুকু? আল্লাহর জিকিরের মজলিস ক্যাসেট শুনলে এরকম হবে নাকি? আবার ক্যাসেট শুনবেন, ক্যাসেট মনোযোগ সহকারে শুনবে, যখন মজলিস শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন ও ফেরেশতাগণ উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ও আমার ফেরেশতাগণ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি এই জিকিরের মজলিসে, আমার জিকিরের মজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি ওদের সকলকে মাফ করে দিলাম। তখন ফেরেশতাগণ বলেন ও আল্লাহ, অমুক অমুক ব্যক্তি বাজারি লোক ছিল, বাজারের জন্য এসেছিল, তাদের উদ্দেশ্য কিন্তু মজলিস ছিল না, এসেছে বাজার করার জন্য, এসেছে পান্ডা মার্কেটে যাওয়ার জন্য, এসেছে অমুক অমুক জিনিস কেনার জন্য, উদ্দেশ্য কিন্তু এই মজলিস ছিল না। আছে কিনা এরকম? সবাই তার এই উদ্দেশ্যে আসে না? আমরা বলি যদি আপনার উদ্দেশ্য হয় সরাসরি মজলিস বলি আলহামদুলিল্লাহ, যদি তোমার উদ্দেশ্য সরাসরি মজলিস না হয় মার্কেটিং করো তুমি এসে যাও। মজলিস শেষ হওয়ার পরে যখন রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতাগণ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি এই মজলিসে যারা অংশগ্রহণ করেছে ওদের সকলকে আমি মাফ করে দিলাম, তখন কিন্তু আপনি ওদের মধ্যে সামিল হয়ে যাবেন। ফেরেশতাগণ বলেন ও আল্লাহ, অমুক অমুক লুকচ আসওয়াকুন নাস, বাজারের জন্য এসেছিল, ওর উদ্দেশ্য এটা ছিল না, আল্লাহ বলেন হুম কওমুন লা ইয়াসকা বিহিম জালিসুহুম, এরা এমন সত এমন জাতি এমন লোক এদের সাথে যারা বসবে ওরাও আমার রহমত থেকে বঞ্চিত হতে পারে না। সুবহানাল্লাহ। অতএব এই মজলিস ছাড়বেন না, ইনশাআল্লাহ ধরে রাখবেন, আরো বেশি করে নিয়ে আসবেন লোকজন আগামী সপ্তাহে, ঠিক আছে? আল্লাহ তুমি তৌফিক দান করো। আচ্ছা শুনেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তার মৃত্যুর তিন দিন পূর্বে? বলেছেন লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্না বিল্লাহি আযজা ওয়া জাল। হায়রে হায়, নবী মৃত্যুবরণ করেছেন, নবীর মৃত্যু হয়ে গেছে, তার মনে হচ্ছে এখন আমি মারা যাব, কিন্তু শিওর তোরা কোনদিন মারা যাবেন? সাল্লাল্লাহু আলাইহি, মৌতের সংবাদ কারো কাছে নাই, মৌতের সংবাদ একমাত্র আল্লাহর কাছে। কিন্তু আলামত রয়েছে অনেকটা, এসব ব্যাপারে পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর তিন দিন পূর্বে বললেন লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্না বিল্লাহি আযজা ওয়া জাল, তোমাদের কেউ যেন আল্লাহর সাথে খারাপ ধারণা রেখে মৃত্যুবরণ না করে, তোমাদের মৃত্যু যেন আসে এমন অবস্থায় যে তোমার ধারণা থাকবে আল্লাহ জাতের উপর ভালো ধারণা, আল্লাহ আমি কত খাঁচা খাতা কচুরি করেছি, কত নাফরমানি করেছি, কত গুনাহ করেছি, কত পাপ কাজ করেছি, মওলা গো তুমি ছাড়া আর কে আছে যে মাফ করতে পারে? ওয়ামা ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, যতই আমরা গুনাহগার হই না কেন আমাদের আশা থাকবে আমাদের রব আমাদেরকে মাফ করে দিবে, বলো ইনশাআল্লাহ। তাই রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার ওইসব বান্দাগণ যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, এই জিনিস হচ্ছে আসল। ওয়ামাই ইয়াকনা তুমি রহমতি রব্বিহি ইল্লা দাল্লুন, রব্বুল আলামিন বলেছেন আল্লাহর রহমত থেকে যারা নিরাশ হয় তারা হচ্ছে পথভ্রষ্ট, তারা হচ্ছে কাফির। ইন্নাহু লা ইয়াসু মির রহমাতিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, যারা কাফির ওরাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না, কখনো পারি না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের খাতা কুচুরি মাফ করো। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার তো মৃত্যু অবশ্যই আসবে, কিন্তু তুমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ থাকো না, আল্লাহর সাথে তোমার জন্য ভালো ধারণা হয়, আমার আল্লাহ আমাকে মাফ করবে, আমার আল্লাহ আরহামুর রাহিমিন, আমার আল্লাহ গফুরুর রাহিম, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, সিদ্দিক কায়নাত সমস্ত উম্মতের মধ্যে সেরা হচ্ছে এই উম্মত, আর এই উম্মতের মধ্যে সেরা ব্যক্তিত্ব হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা হচ্ছেন আমাদের নবী সাইয়্যিদুল কাউনাইন فخر العالمين سيد السادات فخر الانبياء مكمل التوحيد محاء الملل اي الملل الباطله صلوات الله وسلامه عليه اي جني হচ্ছেন সিদ্দিক, সমস্ত সিদ্দিকদের নেতা আবুবকর সিদ্দিক, আবুবকর সিদ্দিক সাইয়্যিদুস সাদাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন বা বলছেন, আবেদন তার সামনে পেশ করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি দোয়া শিক্ষা দিন, যে দোয়া আমি কোথায় করব? সালাতে করব। তাহলে সালাত হচ্ছে সব সর্বোত্তম জায়গা, কিসের বলেন? দোয়া। কিসের জায়গা? দোয়া। আপনি হয়ে যাবেন আল্লাহর ওলি, নামাজ না পড়ে কিরকম হয়? ফজরের নামাজ পড়ে না বলে চার রাকাত চার ওয়াক্ত পড়ি, ফজর পড়ি না। আরেকজন বলে আরে ভাই তিন ওয়াক্ত কখন কখনো মিস যায় না, দুই ওয়াক্ত পড়ি। আরেকটা বলে যাই করি কিন্তু এক ওয়াক্ত মিস যায় না, আছে কিনা? আবার কেউ কেউ বলে ভাই সব তো পড়তে পারি না, কিন্তু জুম্মাটা মিস যায় না। আর একটা বলে ভাই কখনো তো জুম্মা তো মিস যায় না, এগুলো সব তো করতে পারি না, কিন্তু একটা জিনিস আছে ঈদের সালাত মিস যায় না। সবাই বলি নাউজুবিল্লাহ, তাহলে নামাজ হলো নাকি? আবু বকর বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও আল্লাহ, ইয়া না, ও রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটি দোয়া শিক্ষা দিন, যে দোয়াটি আমি কোথায় করব? সালাতে করব। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, তুমি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রহীম। আমরা এটা জানি নাকি, তাই না? কিন্তু অর্থ সহকারে কি বলি? নামাজে যখন পড়ি কিন্তু মন কি এই দোয়ার দিকে থাকে? যদি নামাজে যখন পড়ি ওই সময় যদি মনও থাকে, এই দোয়াই যথেষ্ট তোমার গুনাহ মাফ হওয়ার জন্য ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, যথেষ্ট কিনা? কিন্তু কেউ যেন না বলেন, এরকম না বলে যে আমি একক পড়েছি বস হয়ে গেল, আর নামাজ পড়ার প্রয়োজন নাই, এরকম হলে হবে নাকি? না, আপনার সালাত কবুল হয়েছে যদি তুমি মনে করো, তাহলে তোমার জন্য উচিত আরো ভালো করে আমৃত্যু তুমি সুন্দর করে সালাত আদায় করবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এমনকি তিনি নিষ্পাপ অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তাকে নিষ্পাপ অবস্থায় রেখেছেন, বিশেষ করে কবিরা গুনাহ থেকে। এতচ্ছত্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু সালাত আদায় করেছেন, করেছেন কিনা? এতচ্ছত্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু আল্লাহর বিধিবিধান পালন করে গেছেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ খাতা মাফ নিশ্চিত এতচ্ছত্ত যদি তিনি আমৃত্যু ইবাদত করে থাকেন, তাহলে আমাদের জন্য কি আমৃত্যু অর্থাৎ মৌত পর্যন্ত ইবাদত করা ফরজ হবে না? রব বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মৌত না আসা পর্যন্ত, অথবা আমাদের সাথে, আমরা সাথে এই সম্বোধনে সম্বোধিত, তুমি যতক্ষণ পর্যন্ত মৌত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকবে। আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ, কখনো ইবাদতের পথ কাটবো না। সালাত কয়েক পড়বো বলেন তো, কয়েক পড়বেন? কয়েক পড়বেন ভালো করে বলেন, পাঁচ ওয়াক্ত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি করবো না। যারা আল্লাহর নাফরমান, নাস্তিক, কাফির, মুরতাদ, কবর পূজারী, এদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। থাকবে কি? যদি এদের সাথে আমাদের সম্পর্ক হয়, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন আমি ভালো লোকের সাথে উঠতে পারবো না। যদি ভালো লোকের সাথে সম্পর্ক থাকে, তাহলে তুমি কাল কিয়ামতের দিন তোমার রসুলের সাথে উঠবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মানুষটা অমুকের সাথে মিলত কিন্তু এখনো সাক্ষাৎ লাভ করতে পারেনি, ওকে ওদেরকে ভালো পায় কিন্তু ওদের সাথে মিলতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে যাকে ভালো পায় সে তার সাথেই তার হাসর হবে, তার সাথেই সে থাকবে। আমাদের সম্পর্ক যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে, আমাদের সম্পর্ক যদি আবু বকর সিদ্দিকের সাথে থাকে, বলেন রাদিয়াল্লাহু আনহু, আমাদের সম্পর্ক যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সম্পর্ক যদি আবু বকর সিদ্দিকের সাথে থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আমরা ইনশাআল্লাহ তাদের সঙ্গ লাভ করব। বলো ইনশাআল্লাহ। ওয়া মান ইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا. যদি তুমি আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুলের আনুগত্য করো, তাহলে তুমি তাদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ আর পুরস্কৃত করেছেন, যাদের উপর আল্লাহ দয়া করেছেন, তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকীন, সুহাদা, সালেহীন। এবারে আপনার মন চাইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ রসুলকে দেখবেন, বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হাসো চাই না? যদি চাই তাহলে কিন্তু আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। কয়েক নমাজ আগে বলেছি, তিন ওয়াক্ত হলে হবে, চার ওয়াক্ত হলে হবে, আচ্ছা এক ওয়াক্ত হলে হবে, দুই ওয়াক্ত হলে হবে, জুম্মার দিন শুধু এক ওয়াক্ত একবার হলে হবে না, কখনো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সারা জীবন আজীবন মৃত্যু মৃত্যু লগ্ন পর্যন্ত যেভাবে সলাত পড়েছেন ওইভাবে আমাদেরকেও সলাত পড়তে হবে। কখনো আমরা সলাত ছাড়বো না ইনশাআল্লাহ। আচ্ছা আসেন এই দোয়াটি একটু শুনি। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটি দোয়া শিক্ষা দিন, যে দোয়া আমি কোথায় পড়ব? সালাতে পড়ব। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর তুমি এই দোয়া পড়ো। আচ্ছা এই যে আল্লাহ রাসূল আবু বকরকে বলেছেন, এটা কি তার জন্য খাস না তার সমস্ত উম্মতের জন্য? কারণ এরাই তো আমাদের মডেল, আমাদের আদর্শ। আবু বকরকে বলেছেন, বুঝাচ্ছেন, হে আমার বাকি সকল উম্মতেরা তোমরা এর উপর আমল করবে, ঠিক না? শুধু এটা আবু বকরের জন্য খাস আর বিশেষ না, সবার জন্য। কি বললেন, কি দোয়া, কত সুন্দর! আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, ওয়াল্লাহ আমি আমার নিজের উপর অনেক অনেক জুলুম করেছি। কি বলেন, আবু বকর রাদিয়াল কতটুকু জুলুম করেছেন? আবু বকর কি আমাদের মতো ছিলেন? আমাদের মতো পাপী ছিলেন? আবু বকর, আবু বকর গার, ওই গারে সূরের সাথী, ইযহুমা ফিল গার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। আবু বকরের কত মর্যাদা! এতৎসত্ত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলছেন, হে আবু বকর তুমি এ দোয়া করবে, তোমার রব্বের সামনে, রব্বুল আলামিনের সামনে তোমাকে ছোট হিসেবে তুমি পেশ করবে, বলবে, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, ওয়াল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি। একটা দুইটা জুলুম না, এক দুই জুলুম না, বলছেন যুলমান কাসীরা। কাসীর শব্দ একটা না দুইটা বলেন তো, অনেক। ওয়াল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি। তারপরে কি, ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ কিন্তু গুনাহ মাফ করতে পারে না। কেউ মাফ করতে পারে না? ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা, এই দোয়া শিক্ষা দিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে, বলছেন আমি কিন্তু গুনাহ মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল পারবেন? হাই রে হ্যাঁ। তাহলে ওইসব বন্ধুরা কিরকম বলে, কিয়ামতের দিন আমার পীর আমাকে তরাইয়া নিবে, সত্য না? এটা মিথ্যা কিনা, গলত কিনা? এরকম ধারণা সিরকি ধারণা না কিনা? এরকম আকিদা সিরকি আকিদা, কেউ গুনাহ মাফ করতে পারে না, কেউ জাহান্নাম থেকে নাজাত দিতে পারে না, কেউ জান্নাত দিতে পারে না, কেউ কবর আযাব মাফ করতে পারে না, কেউ তোমাকে তোমার আমল নামা ডান হাতে দিতে পারে না যদি আল্লাহ না দেয়। কে দেয়? আল্লাহ। ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক। আল্লাহ, ওয়াল্লাহ তোমার নিজ দেয়া গুনে আমার গুনাহ খাতা মাফ করে দাও। দেখছো, এই দোয়াকে আল্লাহ বেশি ভালো পায়। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি, আর তুমি আমার উপর রহম করো। ওয়াল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার উপর রহম করো। তার মানে কোনটা? আল্লাহ দুনিয়া আখেরাতের সব অকল্যাণ থেকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর তুমি আমাকে দুনিয়া আখেরাতের সব রকমের কল্যাণ তুমি আমাকে দান করো। فاغفر لي مغفرة من عندك وارحمني আরেকটা, الله তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, ওয়ারহামনি তুমি আমাকে জান্নাত দান করো। যদি দোয়া কবুল হয়ে যায় জান্নাত পাবো কিনা ইনশাআল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার জান্নাত আর জাহান্নাম পরস্পরের তাদের লড়াই হল, বাগযুদ্ধ। জাহান্নাম বলছে ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, আমার মধ্যে জালিমদের ঠিকানা, অহংকারীদের ঠিকানা। কে বলছেন? জাহান্নাম বড়, সে বড়ত্ব প্রকাশ করছে। ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আর বাস্তবই তো পৃথিবীতে যারা জালিম, যারা শয়তান, যারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, তুমি হয়তো আজকে বড়াই দেখিয়ে দিলে, বলে আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না, আমি যদি সৎ লোক হয় তাকেও ধরাশাই করতে পারি, যে অসৎ লোক হয় তাকেও ধরাশাই করে দেব। আর তুমি হয়তো বড়াই করলে, হ্যাঁ, যারা নির্দোষ তাদেরকে দোষী সাব্যস্ত করছে, করছে কিনা জালিমরা? নির্দোষ লোককে দোষী সাব্যস্ত করে জেনে পড়ছে রে, নির্দোষ লোককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিচ্ছে রে, হায় রে হায়। সত্য কথা কখনো গোপন রাখবেন না, জায়েজ না, হারাম হারাম হারাম, কথা বুঝলেন? একদিন আমাকে যেতে হবে কবরে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের কথা, জাহান্নাম জান্নাতকে বলছে ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুনা, আমার মধ্যে জাব্বারদের অর্থাৎ জালিমদের ঠিকানা আর অহংকারীদের ঠিকানা। অন্যদিকে জান্নাত কি বলছে দেখো, আমরা গরিব কিনা ভাই, জহিদ কিনা, পরদেশে বসবাস করি, প্রবাস জীবনে আমরা আছি, ওল্লাহ একটু খেয়াল করুন, আমরা দুর্বল অবস্থায় আছি, মাথা উঁচু করে কথা বলতে পারি না, সত্য বলা মিথ্যা। কিন্তু একটা কথা যদি বলি না মজলুম, তাহলে আমরা তো জঈফ মিসকিন, এর মধ্যে তো সন্দেহ নাই। যদি জঈফ না হতাম, কমজোর না হতাম, মিসকিন না হতাম, পরদেশ জীবনে আসতাম না, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে, মা বাপ ছেড়ে দিয়ে, বউ বাচ্চা ছেড়ে দিয়ে আসতেন নাকি ভাই? যাদের এখানে ফ্যামিলি আছে, ভাই শুধু তার ছেলে সন্তান, হয়তো তার বউ আর তার বাচ্চা কাচ্চা আছে, এর থেকে আর তো বেশি কিছু নাই। আত্মীয় স্বজন সবাই ওখানে, সব ছেড়ে দিয়ে আমরা এখানে এসেছি শুধু দুনিয়া কামাই করার জন্য। কিসের জন্য? হায় রে হায়, লাঞ্ছনা আর লাঞ্ছনা। যদি আমাদের সাথে সাথে থাকে আল্লাহ, লাঞ্ছিত অবস্থায় আছি, থেকেও আমি চাই যেন হালাল কামাই করে চলতে পারি, ঠিক না ভাই? আল্লাহ, লাঞ্ছিত অবস্থায় আছি, এই অবস্থায় আমার আসল উদ্দেশ্য হচ্ছে যেন আমি হালাল কামাই করে চলতে পারি। এখানে আছি, মাথা উঁচু করে কথা বলতে পারি না, একটা কিছু হলেই আমাদের সাথে এরকম আচরণ করা হয়। এক জায়গায়, যে কোনো জায়গায় যাই, দেখবেন ব্যবসা কেন্দ্রে, যে কোনো জায়গায় যদি আমি একটা জিনিস কিনতে যাই, আমাকে আমাকে দেখলো আর এখানকার একটা লোক আসলো, আমাকে আমার মতো যদি দশজন লোক হয়, আমাদের সবাইকে বাদ দিয়ে ওর দিকে যে বিক্রেতা আছে তার দিকে দেয় যায়, সত্য না মিথ্যা ভাই? আমাদের কোন ইজ্জত আছে নাকি? একদম আমি খোলা মনে বলছি। তাই আমরা হচ্ছে জঈফ, আমরা মিসকিন। জান্নাত জাহান্নামকে বলছে ফিয়াল দুআফা ওয়াল মাসাকিন, আমার মধ্যে জঈফদের ঠিকানা, মিসকিনদের ঠিকানা। একটু খেয়াল করো, মিসকিন কিনা, জঈফ কিনা, কি কামাই করছ, এত বছর যাবৎ আছো, আমি এখানে আছি। ফিয়াল দুআফা ওয়াল মাসাকিন, আমরা জঈফ, আমরা মিসকিন, বাস্তবে আমরা মিসকিন। এবারে যদি আল্লাহ আমাদেরকে রহম না করে, তাহলে আমরা জাহান্নাম থেকে নাজাত পাব না, জান্নাত পাব না, দুনিয়াতে এই অবস্থায় আছি। যদি আখেরাতে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আমাদের মতো হতবাগা আর কে হতে পারে? তাই আমাদের সবসময় চেষ্টা করা দরকার, আমরা যেভাবে দুনিয়াতে লাঞ্ছিত অবস্থায় আছি, আখেরাতে যেন লাঞ্ছিত না হয়। কি বলেন ইনশাআল্লাহ? আসল জিনিস হচ্ছে আখেরাত। অনেকে হয়তো আমাকে দুনিয়াতে তুচ্ছ ভাবছে, কিন্তু হয়তো রব্বুল আলামিন আমাদের ইজ্জত রেখেছে, কিয়ামতের দিন আমরা এইসব অনেক লোকের উপর হয়তো আমাদেরকে আল্লাহ ইজ্জত দান করবে। আচ্ছা আসি, পরে রব্বুল আলামিন জাহান্নাম আর জান্নাতের মাঝে, তাদের মাঝে ফয়সালা দিলেন। ফয়সালা কি দিলেন? ইয়া জাহান্নাম ইন্নাকি আযাবি আইয়াতুহা নার, إنك عذابي أعذب بك من أشاء وأيتها الجنة انك رحمتي ارحم بك من اشاء. سبحان الله. আল্লাহ বললেন জাহান্নামকে, হে জাহান্নামের আগুন, তুমি হচ্ছ আমি আমার আজাব, আমি যাকে চাই তোমার মাধ্যমে তাকে আজাব দিব। আর জান্নাতকে বললেন, ও জান্নাত, তুমি হচ্ছ আমার রহমত, আমি যাকে চাই তোমার মাধ্যমে আমি তার উপর রহম করব। তাই আমাদের উচিত আমরা আল্লাহর কাছে একদম মিনতি, কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আর যখন নামাজে এই দোয়া পড়ব, মন যেন ওই রকম থাকে, বলব রব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ফাগফির লি। বলেন সবাই দোয়া জানেন তো ইনশাল্লাহ, যারা জানে না ইয়াদ করবে, বুঝতে পারছ কতটুকু গুরুত্ব এই দোয়া। ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ও আল্লাহ তুমি ক্ষমাশীল আর তুমি দয়াশীল। আল্লাহু আকবার। আল্লাহকে যখন আপনি বললেন আল্লাহ তুমি ক্ষমাশীল আর তুমি দয়াশীল, আল্লাহ কিন্তু আমাদের প্রতি খারাপ আচরণ করবে না, আল্লাহ আমাদের সাথে ভালো আচরণ করবে, আল্লাহ আমাদের সাথে দয়ার ব্যবহার করবে, আল্লাহ আমাদেরকে অবশ্য অবশ্যই আমাদেরকে মাফ করে দিবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবে, আল্লাহ আমাদেরকে অবশ্য অবশ্যই জান্নাত দান করবে ইনশাআল্লাহ। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মৃত্যুর কয়দিন আগে বলেছে, তিন দিন আগে, তোমাদের কেউ যেন আল্লাহর সাথে খারাপ ধারণা না করে। আল্লাহর সাথে কি ধারণা রাখবে? ভালো ধারণা। কোন ধারণা? আল্লাহ আমি যত বড়ই জালিম হই না কেন, আমার আল্লাহ আমাকে মাফ করবে। তাই আমরা এই দোয়ার সাথেই আজকে আমরা আমাদের আলোচনা শেষ করলাম। আগামী সপ্তাহে এ বিষয়ে আরো আলোচনা আসবে, সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা, اللهم ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انا ظلمنا انفسنا فاغفر لنا ذنوبنا جميعا فاغفر لنا ذنوبنا جميعا فاغفر لنا ذنوبنا جميعا واغفر لوالدينا وارحمهم كما ربونا صغارا واغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم ادركي ما أفكره أما در ما أبادركي ما أفكره أما در أستاذ دركي ما أفكره أما در شطر دركي ما أفكره أما در آتيو دركي ما أفكره أما در بندو دركي ما أفكره شمست مسلمان دركي ما أفكره. আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।